এখানে ছুটে গেছি যাবে, এগুলো কি অমূলক ভয়। কিন্তু যখন আপনার জীবনে তৌহিদ আসবে, তৌহিদ প্রতিষ্ঠা হবে, তখন দেখবেন এইসব ভয় আর থাকছে না। তো এসে গেলে তখন আপনার দেবে আল্লাহ ছাড়া আর কারোর উপরে ভরসা হবে না, কেবল মাত্র ভরসা করবেন আপনার রুজি রুটির ব্যাপারে, আপনার চাকরির ব্যাপারে, আপনার অসুখ সারার ব্যাপারে, আপনার ছেলে মেয়েদের সফলতার ব্যাপারে, সমস্ত কিছুর ব্যাপারে আপনি ভরসা করবেন, তার উপরে একমাত্র আল্লাহ ছাড়া। তৌহিদ জীবনে সফলতা আনে, এই জন্যে তৌহিদ হলো জীবনের হচ্ছে মন, আর তৌহিদ হলো জীবনের সফলতা আনন্দকারী বিশাল জিনিস। তৌহিদ সংক্ষেপে বলি, তৌহিদ মোটামুটি আমাদের তিন প্রকার, তৌহিদুল রুবুবিয়্যাহ, তৌহিদুল উলুহিয়্যাহ, আর তৌহিদুল আসমা ওয়া সিফাত। তৌহিদুল রুবুবিয়্যাহ নিয়ে আলোচনা করে জবাব নেই, আমাদের দেশে যে সমস্ত হুজুরা লম্বা লম্বা বক্তৃতা করেন তারা তৌহিদ নিয়ে আলোচনা করেন, কি তৌহিদ, তৌহিদুল রুবুবিয়্যাহ, আল্লাহ ছাড়া কোনো রুবুবিয়াহ নেই, আল্লাহ ছাড়া খালিক নেই, মালিক নেই। কুফারে কুরাইশ মক্কার কাফেররা বিশ্বাস করতো না, করতো না, বলাই সালতাম, জিজ্ঞেস করো কে পৃথিবী সৃষ্টি করেছে, যদি অল্প মূর্তিকে দেখা হয় কেউ সাড়া দেবে না, এখন ডাকতে হবে সুপার পাওয়ারকে ডাকতে হবে, তাকে দেখা হতো আল্লাহ, তুমি যদি আমাদেরকে না দাও তাহলে আমরা যখন সমস্ত মামুন বর্জন করে মাত্র একজন জন হয়ে যাবো, এটা তো তারও আশ্চর্যের কথা, এটা তারা মানল না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আমরা অনেকে বুঝি না, আর বুঝি না বলে আমরা পড়ি, আবু জেহেল বুঝত বলে পড়েন, এই কথা ঠিক ঠিক বললাম বললাম, আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতো না, বুঝতো না, বুঝতো বলেই পড়েনি, আর আমরা বুঝি না, এটা পরীক্ষা নেব। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আমি বলছি আপনারা খালি উত্তর দিয়ে উত্তর দিতে হবে, আমি উত্তর দিচ্ছি, উত্তর সমর্থন কি করছেন, হাত তুলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই, উত্তর ঠিক না ভুল, কে বলছেন ঠিক, হাত তুলে, তোমার কিছু নেই, আল্লাহ ছাড়া কেউ নেই, কথা ঠিক, মানে আল্লাহ ছাড়া কোন মালিক নেই, খালিক নেই, উত্তর ঠিক না বল, হাত তোলেন কে, কে তো আগেটা ঠিক, এটা ঠিক না, দুটো কি, দেখেন কথা ঠিক, আমি প্রশ্ন করছি না, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হিসাবে ঠিক কিনা, এবার চিন্তা উত্তর দেবে, হ্যাঁ নাহলে হাতির কান দেখা, অন্ধের হাতি দেখার মতো হয়, হ্যাঁ অন্ধকে হাতি দেখাতে গেলে ও কানটাকেই মনে করবে হাতি, পাটাকেই মনে করবে হাতি, বুঝতে পারলেন, সেরকম বলেন না, ভেবে চিন্তে বলেন, আবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোন হুকুম কর্তা নেই, বিধান কর্তা নেই, ঠিক না বল, হাত তোলে, তাহলে তিন যে অর্থ ঠিক হয়ে গেল, তিন চার অর্থ ঠিক হলো, অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কটা, একটা হবে না, ভাই একটাই তো হবে, যদি বলি ভয় একা তো ভাত, খালিক মালিক নেই, লাইলা আল্লাহ সারা হুকুম কর্তা দিন কর্তা নেই, সবই তো ঠিক হলো, তার ঠিক কোনটা হুকুম কোনটা, এটা ঠিক না বল, এটাই ঠিক, আগেকার গুলো আগে গুলো ঠিক না, ভুল, আমি এমনি বলছি যে আবু জেহেলের অর্থ বুঝতে বলে পড়েনি, আর আমরা বুঝি না বলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করছি মারা যাচ্ছি, লা ইলাহা করছি আর শিরক করছি। সমস্যা, এক লোক বাজারে গেছে, বাজারে গিয়ে এক দেওয়ালে লেখা আছে এখানে পেশাব করিবেন মা করিলে যমুনা লাগিবে, ও আর কালো দেওয়ালের প্যাকেট খুলে দিয়ে দেওয়ালে চকচক করে পেশাব করবে, পেশাব করছে না নিষেধ লেখা আছে যে না, এখানে লেখা আছে এখানে পেশাব করিবেন মা করিলে যমুনা লাগিবে, আসলে লেখা আছে কি এখানে পেশাব করিবেন না করিলে যমুনা লাগিবে, ও করছে কি করিবেন না করলে যমুনা লাগিবে। এরকম কিছু মানুষ আছে যারা না বুঝে উল্টো কাজ করে, লাইনে যেমন প্রচন্ড মাত্রা আছে এটাকে আসলে যাবো না, তিনি আবার সুযোগ কথা তুমি লাই লাগাই যেন অর্থ বুঝলে না, আসল অর্থটা কি তুমি বুঝতে আমাকে যে গতকাল তুমি লাই লাগাই লাভ করতে না, কারণ তোমার তা আর তোমার এই পড়া তুমি বুঝতে জানিস না। সুতরাং লাই লাগাই লাল্লা বুঝতে হবে কুফারের কুরাইশ মক্কা কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতে বলে তারা পড়েনি। জেনে রাখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ মানেই হলো তাওহীদুল উলুহিয়া, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই, এই কথাটা বোঝাবার জন্য যত রকমের ইবাদত আছে সমস্ত রকমের ইবাদতের মালিক একমাত্র কে, যোগ্য একমাত্র কে, আল্লাহ। এই কথা তারা মানতে চাচ্ছিল না, বাকি আল্লাহ সৃষ্টিকর্তা নিজেকে তারা মানত, মহম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিহাদ ঘোষণা করলেন, তাওহীদুল উলুহিয়াকে না মানার দ্বারা রাসূলুল্লাহ জিহাদ ঘোষণা করলেন। আমরা বর্তমান বিশ্বে জাহেল যুগের মানুষ যারা তাওহীদুল উলুহিয়াকে এখনো পর্যন্ত চিনতে পারেনি, তাই আবু জেহেল থেকে আমরা বলা হয়েছেন যারা তৌহিদের অর্থ না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ না বুঝে আমরা পড়ি কিন্তু সর্বনাশ করি, যেখানে দরবারে গিয়ে বাজারে গিয়ে সৃষ্টির দরবারে গিয়ে আমরা তার বিপরীত তার পরিপন্থী কাজ করে বসে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত করুন। তৃতীয় নম্বর তৌহিদ হল তৌহিদুল আসমা ওয়া সিফাত, তৌহিদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলা কতগুলো নাম আছে আল্লাহ তাআলা কতগুলো নাম আছে এই প্রশ্নের উত্তরে আপনার ক্ষমতা বলবেন না 99টা, কি বলবেন 99 থেকে বেশি, কি বলবেন 99 থেকে বেশি নির্দিষ্ট করে আল্লাহ তাআলা কয়টা নামকে বলতে পারবে, কেউ বলতে পারবে না, আল্লাহ নবী জানতেন না জানতেন না জানতেন না, আচ্ছা আল্লাহ তাআলা কত নাম আল্লাহ নবীও জানতেন না, সুতরাং আমরা তো জানতেই পারি না, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা 99 অধিক নাম আছে, এই নাম ও গুণাবলীতে আল্লাহ অনুপম অতুলনীয়, আল্লাহ যে সমস্ত জাতি গুণ আছে এই সমস্ত গুণাবলীতে তিনি অনুপম অতুলনীয়, যেমন আল্লাহ সাকার নারীরা শিক্ষিত ভাইরা, শিক্ষিত ভাইরা স্কুলে কি করেছেন আল্লাহ নিরাকার, আজ পর্যন্ত স্কুল কলেজে নিরাকারই বলা হয়, আল্লাহ রাখার আপনার নেই, আল্লাহ রাত আছে আল্লাহ পা আছে, এগুলো অনেক গুলো পা বলতে থাকে আল্লাহ হাত পাই, কিন্তু আল্লাহ রাত আছে পা আছে কোথা থেকে জানবো, কোরআন হাদিস থেকে জানবো, আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে আসল সৃষ্টি করেছেন, নিজের হাত দিয়ে তওরাত দিয়েছেন, আল্লাহ হাদিস পা আছে কি করে জানবো, কি করে জানবো পা আছে, জাহান নামে আল্লাহ তাআলা পা করবেন তাই না, খালি তারাতে তাহলে আল্লাহ মিম্মাতি তারপর আল্লাহ পা করবেন, বুঝতে পারবো আল্লাহ পা আছে কেয়ামতের দিনে আল্লাহ তাআলা নিজের জন্মা উন্মোচন করবেন, পায়ের গলা উন্মোচন করবেন, আর তা দেখে আমরা ভূমিটা চিনতে পারবো না, চিন্তা করবো আর না পেটা চিন্তা করতে পারবে না, পিঠ পাড়ান করে উঠতে পারবে, তাহলে আল্লাহ পায়ে গলা আছে আঙ্গুল আছে সমস্ত মানুষের হৃদয়ে আল্লাহ আঙ্গুলের মাঝে আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে করা হয়ে গেল আল্লাহ আঙ্গুল আছে, কিন্তু অল্প কেমন যদি জিজ্ঞাসা করেন কেউ বলবেন আল্লাহ হাত কেমন বলতে পারবেন, পাড়ন না আল্লাহ কেমন পায়ে দিয়ে ধরে না বলতো আল্লাহ হাত কেমন পাড়ন কি বলবো, সুতরাং আল্লাহ আমার আল্লাহ যেন তার জন্য যেন সেরকম, আমরা জানি মানুষের পা আলাদা গরুর পা আলাদা, সে টেবিলের পা তা চেয়ারের পা, তাই না?